মুতালবিয়া বের হয় না, অল্প সময়ের সফর উমরা। মিখাত থেকে খালাস কাবা দেখেছো, কাবা পর্যন্ত পৌঁছে গেছো, তাল শুনো খালাস তলবিয়া নেই, তো ওখানে তলবিয়া মুক্তি কে তলবিয়া বের হয় না। শুধু উমরা করলে হবে না, উমরার তরিকা নিয়মিত জানবেন, আমল করবেন, তাহলে ফায়দা হবে। আচ্ছা দেখেন আরেকটি রেওয়ায়, يغفر للمؤذن منتهى اذانه ويستغفر له كل رب ويابس سميع سبحان الله يتفضل মুয়াজ্জিনের খাতা কুচরি মাফ হবে, তার আওয়াজের আযানের আওয়াজের সীমা অনুযায়ী, আল্লাহু আলাম কি রকম। আর তার জন্য তরল বীজা শুকনা যত জিনিস আছে, যারা তার আওয়াজ শুনবে সবাই তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, ওইটা তো সাক্ষ্য দিবার, এটা ইস্তিগফার। শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন হাদিস সহীহ, এখানে বলছেন রাওয়াহু আহমদ বিসনাদিন সহীহ ওয়াত্তাবারানি বিল কাবীর, শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিস সহীহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ফযল মানে মুয়াজ্জিনের কত ইজ্জত রেখেছে। তাই আযান শিখা দরকার, আপনাকে বলো আযান দেন, আটকে গেলেন হবে, একটু প্র্যাকটিস করবেন। আপনি গান বাদ্যযন্ত্র বাজান প্র্যাকটিস করেন কিনা, আস্তাগফিরুল্লাহ কিছুই বুঝে না জাহেল, উনি করতে দেয় আযান দিবে, আযানটা আযানের প্র্যাকটিস নেই, সালাতের প্র্যাকটিস নেই, আলহামদুলিল্লাহ প্র্যাকটিস নেই, আর তাহিয়াত প্র্যাকটিস নেই। প্র্যাকটিস যদি থাকতো তাহলে বাংলাদেশের মুসলমান যারা, যদি বলি আমি 90% মানুষের পড়া আলহামদুলিল্লাহ শুদ্ধ না একদম পরিপূর্ণ, হয়তো মিথ্যা হবে না। আর তাহিয়াত জান খুব কম সংখ্যক মানুষ আছে যাদের যাদের পড়া শুদ্ধ, হয়তো মাদ্রাসায় পড়েছে বা মুক্তভাবে পড়েছে, ভালো কোনো মুদ্রিসের কাছে পড়েছে, মুদ্রানের বেশিরভাগ নেই। সারা বিশ্বের কথা আমি বলতে পারছি না, আমি আমার উনাইজার কথা বলতে পারছি, আমি এখানে যাচাই করি দেখি কি অবস্থা, আপনারা কি বলবেন জানি না, সত্য না মিথ্যা হবে আমার কথাটা, আপনারা নিজেরা দেখুন, যারা পড়ায় পড়া অথবা যারা পড়ায় না দেখেন। আল্লাহ হেফাজত করুন, নাসআলুল্লাহ আসসালামত ওয়াল আফিয়া। তাই আযান সহ আযানও ঠিক করা দরকার, সালাত ঠিক করা দরকার, শুদ্ধ করবেন, ইয়া রব তুমি তৌফিক দাও। আসেন আরো অনেক ফজিলত কয়টা, সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন অন্য রিওয়ায়েত এসছে বারা বিন আজিব কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, আন্না নবিয়্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল্লাহ ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল মুকদ্দাম ওয়াল মুয়াজ্জিনু ইগফারু লাহু মাদা সাউতিহি ওয়া ইউসাদদিকুহু মান সামিআহু মিন রাব্বিন ওয়া ইয়াবিস ওয়া লাহু মিছলু আজরি মান সাল্লা মাআহ। রাওয়াহু আহমদ ওয়া নাসাঈ বি ইসনাদিন হাসানিন জাইয়িদ, শেখ আলবানী বলেন সহীহ লি গায়রিহি। বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক ফেরেশতাগণ যারা প্রথম কাতারে প্রথম সারিতে দাঁড়ায় সালাতের জন্য তাদের উপর সালাত পাঠ করেন, ইন্নাল্লাহ ওয়া মালাঈকাতা ইউসাল্লুন, ফেরেশতাগণ সালাত পাঠ করেন, আল্লাহ সালাত পাঠ করেন, মানে আল্লাহ সালাত পাঠ করেন কি, আল্লাহ পাক তার কথা গুণগান বর্ণনা করেন আরশে মুআলায়, সুবহানাহু ওয়া তাআলা। ফেরেশতাগণ সালাত পাঠ করেন, সাল্লুন আলা সাফিল মুতাকাদ্দাম, তাদের জন্য ইস্তিগফার রহমত চেয়ে আল্লাহর কাছে দোয়া করেন। আর বলছেন ওয়াল মুআযযিনু ইগফারু লাহু মাদা সাউতি, মুয়াজ্জিনের আওয়াজ অনুযায়ী তার গুনাহ মাফ করে দেয়া হয়, তার আওয়াজ যত কিছু শুনবে শুকনো হোক বা ভিজা হোক সব কিছুই তার